কোথায় আছো লুকিয়ে ও মোর সজন, খুঁজি আমি তোমারে এ সারা ভুবন, পথে আঁকা বাঁকা দেখা এসে দাও দেখা, দেখা এসে দাও দেখা। খোদার হুকুম নামাজ রোজা করি, তোমার নামের জিকির দরুদ পড়ি। খোদার হুকুম নামাজ রোজা করি, তোমার নামের জিকির দরুদ পড়ি। মাদ্রাসা মাজারে তেরা গোহার ধারে, মাদ্রাসা মাজারে তেরা গোহার ধারে, কোরআন হাদিসের পাতাই খুঁজি তোমারে। পাই না কোথাও সখা, দেখা এসে দাও দেখা, দেখা এসে দাও দেখা। কত দুঃখ ছিল যে কপালে, কাফের বেদিনের মাঝে ভূতলে, কত দুঃখ ছিল যে কপালে, কাফের বেদিনের মাঝে ভূতলে। গর্ভে যখন ছিলে পিতা গেল চলে, গর্ভে যখন ছিলে পিতা গেল চলে, ছয় বছরে রেখে মাতা বিদায় নিলে। হয়ে গেলে একা, দেখা এসে দাও দেখা, দেখা এসে দাও দেখা। মিলনের পথ তুমি দেখালে, শান্তির বাণী প্রচারই করিলে। মিলনের পথ তুমি দেখালে, শান্তির বাণী প্রচারই করিলে। কত কাফের বেদিন হলো তোমার অধীন, কত কাফের বেদিন হলো তোমার অধীন, কলেমা তৈয়ে বা পড়ে তারা সেদিন, ইমান করলো পাকা, দেখা এসে দাও দেখা, দেখা এসে দাও দেখা। তোমার মতো মহামানব আর এ জগতে আসবে না বারে বার, তোমার মতো মহামানব আর এ জগতে আসবে না বারে বার, তোমারই তুলনা হয় না আর হবে না, তোমারই তুলনা হয় না আর হবে না, এক ঝলক দেখাই মেটে মনের বাসনা, এতে নাই তো ধোকা দেখা, এসে দাও দেখা দেখা, এসে দাও দেখা, এতি মের মাথায় দু হাত বুলিয়ে শরণ করি তাদের কিছু দিয়ে, এটি মেরি মাথায় দু হাত বুলিয়ে শরণ করি তাদের কিছু দিয়ে, যত মিসকিন আসে দাঁড়াই তাদের পাশে, যত মিসকিন আসে দাঁড়াই তাদের পাশে, এমডি মেহবুব খাওয়াই কত ভালোবেসে, যারা আছে ভুখা দেখা এসে দাও দেখা দেখা, এসে দাও দেখা, এসে দাও দেখা।